চোটের কথা যদি বললেন তাহলে দুকলি শোনাই। যদিও শরৎকাল, তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস। দারুণ এ সময়, লেগেছে বিষম চোট, কি জানি কি হয়। এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি অনজনে। এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি অনজনে। স্বজনে আমি বুঝি, মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস, দারুণ এ সময়, লেগেছে বিষম চোট, কি জানি কি হয়। এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি অনজনে। এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি অনজনে। স্বজনে আমি বুঝি, মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস, দারুণ এ সময়। অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার, হাজার রকমের ওষুধি আছে তার। অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার, হাজার রকমের ওষুধি আছে তার। মরমে চোট পেলে সারে না এ জীবনে, স্বজনে আমি বুঝি, মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস, দারুণ এ সময়, লেগেছে বিষম চোট, কি জানি কি হয়। বাতাসে বাঁশি বাজে, কে বলি ডাকে হায়। শিকলি কাটা মন লুকিয়ে যেতে চায়। বাতাসে বাঁশি বাজে, কে বলি ডাকে হায়। শিকলি কাটা মন লুকিয়ে যেতে চায়। এ চোট পে রাধা, মরেছে বৃন্দাবনে। স্বজনে আমি বুঝি, মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস, দারুণ এ সময়, লেগেছে বিষম চোট, কি জানি কি হয়, কি জানি কি হয়, কি জানি কি হয়।